السلام عليكم ورحمة الله تعالى وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه أجمعين. আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে জুমার সালাতের পরে আবারও দারসুল হাদিসে বসার তৌফিক ইনায়াত করেছেন, এজন্য বলি আলহামদুলিল্লাহ। আমরা কিছুদিন পর্যন্ত দারসুল আকায়েদ থেকে তালিম করেছিলাম, তো মাঝে মধ্যে হাদিসগুলোর সাথেও সম্পর্ক রাখা উচিত, কারণ আমাদের সমাজে দুইটা জিনিস সবচেয়ে বেশি অবহেলিত। যেই দুটো জিনিসকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজের মুহূর্তে শক্তভাবে ধারণ করার জন্য ওসিয়ত করে গেছেন, মানুষ সেই দুটো কিতাবকে ছেড়ে দিয়ে তার পরিবর্তে বরং বিভিন্ন অজিফার কিতাবকে ধরেছে। কেউ নিয়ামুল কোরআন, কেউ নাফিউল খালায়েক, কেউ বারো চান্দের ফজিলত, এরকম বিভিন্ন কিতাবকে মানুষেরা শক্তভাবে ধারণ করেছে, কিতাব সুন্নাকে বর্জন করেছে। এই জন্য আমরা ইমাম নববী রহমতুল্লাহ আলাইহি লিখিত আল আরবাঈন 40 হাদিস এটার দারস শুরু করলাম। ইনশাআল্লাহ মাঝে মধ্যে দারসুল আকীদা হবে, আবার মাঝে মধ্যে হাদিসের থেকেও দারস হবে। প্রথম হাদিস, আন আমিরুল মুমিনিন আবি হাফসিন উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول انما الاعمال بالنيات وانما لكل امرئ ما نوى فمن كانت هجرته الى الله ورسوله فهجرته الى الله ورسوله ومن كانت هجرته للدنيا يصيبها او امرأة ينكحها فهجرته الى ما هاجر اليه। হাদিসটি বুখারী মুসলিম সহ প্রায় কিতাবই আছে। ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাই এই কিতাবটাকে সহি বুখারীর প্রথম হাদিস হিসেবে শুরু করেছেন। হাদিসের তর্জমা হল, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুনেছি, বলতে শুনেছি, তিনি বলেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিশ্চয়ই সমস্ত আমল নিয়াতের উপরে নির্ভরশীল। এরপরে বলছেন, ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইন মা নাওয়া, আর নিশ্চয়ই প্রতিটি মানুষের জন্য তাই রয়েছে যা সে নিয়াত করে। ফামান কানাত হিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি, সুতরাং যেই ব্যক্তির হিজরত আল্লাহ এবং আল্লাহর রাসূলের দিকে হবে, অর্থাৎ আল্লাহ এবং আল্লাহর রাসূলের উদ্দেশ্যে যে হিজরত করবে, ফাহিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি, তার হিজরত আল্লাহ এবং আল্লাহর রাসূলের দিকেই হবে। ওয়া মান কানাত হিজরাতুহু লিদ্দুনিয়া ইউসিবুহা, আর যেই ব্যক্তির হিজরত হবে দুনিয়া উপার্জন করার জন্য, পার্থিব সম্পদ উপার্জন করার জন্য অথবা নামের জন্য, পার্থিব কোন উদ্দেশ্যে যে ব্যক্তি হিজরত করবে, আও ইমরাতিন ইয়ানকিহুহা, অথবা কোনো মেয়েকে বিয়ে করার জন্য, فَهِجْرَتُهُ إِلَى مَا هَاجَرَ إِلَيْهِ তাহলে তার হিজরত সেদিকেই হবে যেদিকে সে নিয়ত করেছে। হাদিসের আমরা তর্জমা শুনলাম, এখানে ইমরাতিন ইয়ানকিহুহা বিশেষভাবে উল্লেখ করা হয়েছে, যদি কোনো ব্যক্তি কোনো মেয়েকে বিয়ে করার জন্য, মহিলাকে বিয়ে করার জন্য হিজরত করে। এটা কেন বললেন? এই হাদিসের একটা বিশেষ প্রেক্ষাপট আছে। কোরআনের যেমন বিভিন্ন আয়াতের শানে নুজুল থাকে, বিভিন্ন প্রেক্ষাপটে নাজিল হয়, ঘটনাকে কেন্দ্র করে আয়াত নাজিল হয়, এরকম হাদিসের ক্ষেত্রেও আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মধ্যে বিভিন্ন প্রসঙ্গে খুতবা দিতেন। এই হাদিসের একটা বিশেষ প্রসঙ্গ আছে। একজন সাহাবি যিনি মক্কায় ইসলাম গ্রহণ করেছেন, হিজরত করেন নাই, সে একজন মহিলাকে বিয়ের প্রস্তাব দিল, যে মহিলা মদিনাতে। এই মহিলাকে বিয়ের প্রস্তাব করার পরে মহিলা বললেন যে না, আমি তোমাকে বিয়ে করতে পারি, শর্ত হচ্ছে যদি হিজরত করো। লোকটা হিজরত করলো, এরপরে বিয়েও হলো। লোকেরা বলতে লাগলো মুহাজিরে উম্মে কাইস, মুহাজিরে উম্মে কাইস, মানে উম্মে কাইসকে বিয়ে করার জন্য হিজরতকারী। এটা মানুষের মধ্যে চর্চা হতে লাগলো। এক পর্যায়ে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানে কথাটা পৌঁছলো, তিনি খুতবা দিলেন, যে হাদিসটা আমরা শুনলাম, এই হাদিসটা, এটা তার উদ্দেশ্য হচ্ছে এই, একদিকে মুসলিম জাতিকে সাবধান করা, যে কোনো কাজ নিয়তের উপর নির্ভরশীল হবে, হিজরতের মতো একটা এত গুরুত্বপূর্ণ বিষয়ে যদি কোনো ব্যক্তি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য না করে, পার্থিব কোনো স্বার্থ উদ্ধারের জন্য করে, তাহলে অবশ্যই সে বিফল হবে, তার হিজরতে কোনো ফায়দা হবে না, সওয়াব পাবে না। যদি সে সত্যিকারই বিয়ে করার জন্য করে থাকে, সওয়াব হবে না তার। এই একটা উদ্দেশ্য। আর একটা উদ্দেশ্য হচ্ছে মুসলিমদেরকে সাবধান করাও, কোনো বিষয় নিয়ে বাড়াবাড়ি না করা। এমনও হতে পারে লোকটা হিজরত করেছে আল্লাহর জন্যই, আনুষঙ্গিকভাবে বিয়ের প্রসঙ্গটাও ছিল, এবং একজন সাহাবী সম্পর্কে ভালো ধারণা করাটাই উচিত। তো এরকম যদি সত্যিকার অর্থে সে আল্লাহ এবং আল্লাহর রাসূলকে সন্তুষ্ট করার জন্যই হিজরত করে থাকে, আর তার সঙ্গে বিয়ের বিষয়টি আনুষঙ্গিক থাকে, তাহলে সে গুনাহগার হবে না। তাহলে যারা এটা নিয়ে চর্চা করবে তারা গুনাহগার হবে। হজ করা মূল উদ্দেশ্য, হজ করতে গেলে সে স্ত্রীর জন্য একটু স্মরণ নিয়ে আসবে, আসতে পারে, বন্ধু বান্ধবের জন্য কিছু উপহার নিয়ে আসবে, এ নিয়ত তার ছিল, কিন্তু মূল উদ্দেশ্য হজ করা, নাজায়েজ না। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাবধান করে দিলেন এই খুতবার মাধ্যমে, যাতে করে এটা নিয়ে আর চর্চা করা না হয়। এই হাদিসটা শুধুমাত্র ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুই বর্ণনা করেছেন, সাহাবীদের মধ্যে আর কারো থেকে এই হাদিসটা বর্ণিত নেই। সুতরাং এটাকে পুঁজি করে অনেকে আছে খবরে ওয়াহেদ গ্রহণযোগ্য না এই দলিল পেশ করে। খবরে ওয়াহেদ যদি সহিহ সনদে বর্ণিত হয় তাহলে গ্রহণযোগ্য। এই হাদিসের যদিও বর্ণনাকারী শুধুমাত্র একজন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, কিন্তু এটি কোরআন এবং হাদিসের দ্বারা সমর্থিত। কোরআনের আয়াত এবং অন্যান্য হাদিসের সমর্থনে আছে। কোরআনের আয়াত যেমন কোরআনে বলা হয়েছে সূরা বাকারার 272 নম্বর আয়াতে, ওয়ামা তুনফিকুনা ইল্লা বিতিগা ওয়াজহিল্লাহ, তোমরা যা কিছু ব্যয় করবে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য করো, ওটা আল্লাহ কবুল করেন। তাহলে এখানে ইবতিগা ওয়াজহিল্লাহ আছে, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য করা, এটাই তো নিয়ত, হাদিসের সঙ্গে মিলল এটা। কোরআনের আর এক আয়াত আছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম তারাহুম রুক্কআন সুজ্জাদান ইয়াবতাগুনা ফাযলান মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। এখানে বলা হয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এবং তার সঙ্গী যারা আছেন তারা কাফেরদের বিরুদ্ধে কঠোর, নিজেদের পরস্পরে তারা ফুলের ন্যায় সুকোমল, তুমি তাদেরকে দেখতে পাবে রুকু অবস্থায় সিজদা অবস্থায়, ইয়াবতাগুনা ফাযলান মিনাল্লাহি ওয়া রিদওয়ানা, তারা এর মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি আল্লাহর রেজামন্দি তারা অর্জন করতে চায়। সূরা আল ফাতাহ 29 নম্বর আয়াত, এখানেও নিয়ত প্রসঙ্গ বলা হয়েছে। এমনি ভাবে হাদিসে বর্ণিত হয়েছে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেছেন, ওয়া আলাম আন্নাকা লান তুনফিকা নাফাকাতান তাবতাগী বিহা ওয়াজহাল্লাহি ইল্লা উজিরতা আলাইহা, যে তুমি যদি আল্লাহর সন্তুষ্টির জন্য কিছু ব্যয় করো অবশ্যই তোমাকে বিনিময় দেওয়া হবে, হাত্তা মা তাজআলুহু ফি ফি ইমরাতিক, এমন কি যা তুমি তোমার স্ত্রীর মুখে তুলে দাও, স্ত্রীকে আদর করে একটা লোকমা খাবার স্ত্রীর মুখে তুলে দিল। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে হাত্তা মা তাজআলুহু ফি ফি ইমরাতিক, তোমার স্ত্রীর মুখে যে খাবার তুলে দিচ্ছে এটাও সব হবে। এখানেও তাবতাগীবি হওয়া জাল্লা, আল্লাহ সন্তুষ্টি অর্জন করার জন্য নিয়তের কথা বলা হয়েছে। হাদিসটা বুখারীতে কিতাবুল ঈমানের ভিতরে আছে, বাবু মা জা আনাল আমাল বিন নিয়াত, এখানে হাদিসটা উল্লেখ করা হয়েছে। মুসলিমের হাদিসটা আছে কিতাবুল ওসিয়াতে। এখানে এরপরে একটা শব্দ আছে ইন্নামা, ইন্নামাল আমালু বিন নিয়াত, ইন্নামা শব্দটা ইন্নামা, এটা আরবিতে বলে কালেমাতুল হাসর, এই শব্দটা ব্যবহার করা হয় ইসবাতুল হুকমি ফিল মাযকুর ওয়া নাফিহি আম্মা আদাহু। ইন্নামার পরে যেটা উল্লেখ করা হবে এটা ওইটার সাথেই খাস এবং তার অন্য থেকে নফি করা, অন্যের মধ্যে পাওয়া যাবে না। যেমন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা কোন ইলাহ নাই, আগে নফি করা হলো, এরপরে যেটা উল্লেখ করা হবে সেটা একমাত্র ওটাই হবে, বাকি কেউ নেই। ইল্লাল্লাহ করে আল্লাহই মাবুদ, এছাড়া কোনো মাবুদ নেই। এখানে ইন্নামাটা এই কাজই করে, ইন্নামাল আমালু বিন্নিয়াত, তাহলে যে কোনো আমল নিয়াতের উপরেই নির্ভরশীল, যত বড় আমল করুক নিয়াত যদি ভালো না হয় তার সওয়াব পাবে না। এখানে পরিষ্কার করা হয়ে গেল হলো। এরপরে এখানে যে বিষয়টা আছে ইন্নামাল আমালু বহুবচন, আমলের বহুবচন আমাল, বিন নিয়াত এটাও বহুবচন। অবশ্য আদিস্তে কয়েক রকম বর্ণিত হয়েছে, কোন জায়গায় বিন নিয়াত এক বচনে এসেছে, আবার বেশিরভাগ হাদিসে বিন নিয়াত বহুবচনে বর্ণনা করা হয়েছে। এর মানে হচ্ছে একটা আমলের মধ্যে একাধিক নিয়ত করা যায়। যেমন আপনি মসজিদে আসা, আসার জন্য ঘর থেকে বের হলেন, একদিকে যেমন উদ্দেশ্য জুমার সালাত আদায় করা, আর একদিকে উদ্দেশ্য এলমে দিন অর্জন করা, তাহলে এলমে দিন অর্জন করার জন্য কোরআন সুন্নার আলোচনা শোনার জন্য হাদিস শোনার জন্য আপনি আসেন, এটার জন্য আলাদা সওয়াব পাওয়া যাবে। এরপরে সঙ্গে থাকে আমি কিছু দান করব মসজিদে, তাহলে দানের উদ্দেশ্যে আসার সওয়াব পাবেন। এইভাবে বিন নিয়াত অনেকগুলো নিয়াত করা যায় একই নেক আমল ভিতরে। মসজিদে যখন আপনি ঢুকে গেলেন জামাত দাঁড়িয়ে গেছে, মসজিদের হক দুই রেকাত সালাত আদায় করা সুযোগ নেই, আপনি জামাতে দাঁড়িয়ে গেলেন, নিয়াত যদি থাকে যে আমি সুযোগ পেলে ওই দুই রেকাত আদায় করতাম, সুযোগ পাই নাই জামাতে দাঁড়াই গেলাম, এটার মধ্যে এটা আদায় হয়ে যাবে, দুইটার সওয়াব পাওয়া যাবে। ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়াতের উপরে নির্ভরশীল হবে। এখানে আমল বলতে কোন আমল? ইন্নামাল আমালু বিন্নিয়াত, আমাল সমূহ নিয়াতের উপর নির্ভরশীল। কোন আমল নিয়াত করতে হবে? একজন লোক চুরি করছে, উদ্দেশ্য কি? ভালো, চুরি করে 3 লাখ টাকা চুরি করতে পারলে 1 লাখ টাকা সে মসজিদ দান করবে, আর 2 লাখ টাকা দিয়ে মক্কা সে বস করতে যাবে। ইন্নামাল আমালু বিন্নিয়াত, চলবে এটা না? এইখানে আমল বলে ওই আমল না। এই জন্য মনে রাখতে হবে আমাল বলতে আমল 3 রকম। কয় রকম? আমল মানে কাজ, আমল 3 প্রকারের। আমল একটা হচ্ছে আমলে মাসিয়াত, গুনাহের কাজ। গুনাহের কাজের মধ্যে যদি কোনো ব্যক্তি সওয়াবের নিয়াত করে, সওয়াব তো দূরের কথা, আল্লাহর সঙ্গে মজাক করার কারণে, উপহাস করার কারণে, তুচ্ছ করার কারণে সে ঈমান হারা হয়ে যাবে। এই জন্য মনে রাখতে হবে, কেউ বেশ্যাখানা খুললো, এটার উপার্জন দিয়ে মাদ্রাসা চালাবে, লিল্লা বোর্ডিং চালাবে, এতিম গরিব পালবে। জেনা করা হালাল না হারাম? হারাম কাজের মাধ্যমে, নিষিদ্ধ কাজের মাধ্যমে ন্যাক আমলের নিয়াত করলে সওয়াব দূরের কথা, গুনাহ হবে। মাজারে টাকা পয়সা দেওয়া জায়েজ না হারাম? মাজারওয়ালা খাবে? অনেক মাজারে লেখা নিজ হাতে টাকা ফেলুন, মনে হয় যেন কবরে যেটা শুয়ে আছে না খেয়ে মরতে আছে, ওরে টাকা দাও। কবরওয়ালা যদি সত্যিকার অর্থে দিনদার হয়, নেককার হয়, আল্লাহর ওলি হয়, কবরে রাখার সঙ্গে সঙ্গে ফেরেশতারা প্রশ্ন করে উত্তর দিলে, আল্লাহ তাআলা হুকুম করেন ফেরেশতাদেরকে, আমার বান্দা সত্য উত্তর দিয়েছে, ফাফরিশুহু মিনাল জান্নাতি ওয়া আলবিসুহু মিনাল জান্নাহ ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, আমার বান্দা সঠিক উত্তর দিয়েছে, ওর কবরটাকে জান্নাতের বিছানায় পরিপূর্ণ করে দাও, ওর শরীরে জান্নাতের পোশাক পরিধান করে দাও, জান্নাতের সঙ্গে ওর কবরটাকে সুরঙ্গ করে দাও। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, এরপরে জান্নাতের নিয়ামত দ্বারা তার কবরটা পরিপূর্ণ হয়ে যায়। উপরে চাদরের দরকার আছে? পয়সা দরকার আছে? পক্ষান্তরে যদি ঠিকমতো উত্তর দিতে না পারে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে আন কাযাবা, মিথ্যা বলেছে, ওর কবরে জাহান্নামের আগুনের বিছানা বিছিয়ে দাও, ওয়াল বিসুহু মিনান নার, আগুনের পোশাক তার গায়ে জড়িয়ে দাও, আফতাহু লাহু বাবান ইলান নার, এবং জাহান্নামের আগুনের সঙ্গে তার কবরে সুরঙ্গ করে দাও, দরজা খুলে দাও, পরিষ্কার হয়ে গেল। যদি কবরওয়ালা সত্যিকার অর্থে আল্লাহওয়ালা হয়ে থাকে, উপরে টাকা পয়সার কোনো প্রয়োজন নেই, আর যদি আল্লাহওয়ালা হয়ে থাকে না হয়ে থাকে, তার ফেরেশতারা বলে, বেটা ওইটা কবরে পোড়া খাচ্ছে আর তোকে পোড়া প্রশ্রয় দিচ্ছি আমরা, ওকে পিটাচ্ছি আর তোদেরকে পিটাবার জন্য তৈরি হচ্ছে। অনেকে আছে মাজারের টাকা দিয়ে মসজিদ নির্মাণ করে, মাজারের টাকা দিয়ে গোলাপ শাহ মাজার মসজিদ আছে বসে, বরিশাল শহরে আছে কি একটা জানি মাজার, পাশে একটা মাদ্রাসা আছে, ওই মাদ্রাসা চলে ওই টাকা দিয়ে, মাজারের টাকা দিয়ে, লেচুসা মাজার, হ্যাঁ লেচুসা। এই লোকটা হিন্দু ছিল না, খ্রিস্টান ছিল না, বৌদ্ধ ছিল না, কি ছিল কেউ বলতে পারে না, তার কথা কেউ বুঝতো না, কাজ করতো দোকানে দোকানে পানি দিত, মারা যাওয়ার পরে হলো লেচু শাহ। আপনারা কল্পনা করতে পারবেন না, বরিশালের একেবারে প্রাণ কেন্দ্রে ওইখানে যে টাকা উঠে, ওই টাকা দিয়ে প্রতি সপ্তাহে বৃহস্পতিবারে গণহারে খিচুড়ি খাওয়ায়, তারপরে মাদ্রাসার শিক্ষকদের বেতন দেয়, ছাত্রদের বেতন ফ্রি, এরপরও টাকা শেষ হয় না। যে কোনো ব্যবসায়ী দোকান চালু করার আগে স্বর্ণের চাবি তৈরি করে ওইখানে ফেলাই দেয়। নির্বাচনের আগে বরিশালে তো বড় বড় নেতারা আছে, জানেন না কোন নেতারা আছে? দুই সরকারেরই বড় বড় নেতা আছে অনেক বরিশালে, যেগুলো মাথা নাড়া আছে দেখবেন, এখন ঠিক পান নাই বৈশ বড় বড় কয়েকজন বাদ পড়ছে এখন, এখন বুঝেন নাই তো। যাই হোক, বুদ্ধির ঠেলায় এগো মাথায় চুল নেই কয়েকজন আর। দেখ, ওনাদের সম্পর্কে আমি জানি না যে ওনারা এরকম ভাবে দেয় কিনা। নির্বাচনের আগে যে যেই দলের আছে সে ওই দলের প্রতীক স্বর্ণ দিয়ে বানায়, এরপরে মাজার শরীফে দান করেন। আপনারা দেখেন না, এদেশে বড় বড় নেত্রীরাও তো যায় নির্বাচনের প্রচারণা শুরু করে কোথেকে? মাজার থেকে, সিলেটের মাজার থেকে। তার মানে কি? এদের কাছে মসজিদ প্রিয় না, মাজার প্রিয়। অবশ্য নির্বাচনের আগে মাজারে যাওয়াটাই ঠিক, মসজিদে না যাওয়াটাই ঠিক, কারণ নির্বাচনটাই তো শয়তানের কাজ। গণতান্ত্রিক নির্বাচন কার কাজ? শয়তানের কাজ। তো শয়তানের কাজ শয়তানের পরামর্শ অনুযায়ী শুরু করা হয়, এতে আশ্চর্যের কিছু নাই। আমি যে বিষয়টা বলছিলাম, ইন্নামাল আমালু বিন্নিয়াত, এক হচ্ছে আমল বলতে আমলে মাসিয়াত মানে পাপের কাজ, এখানে নিয়াত করা যাবে না, সবে নিয়াত করা যাবে না, খুব সাবধান করতে হবে। একজনে হিলাবিয়া করলো, উদ্দেশ্য কি? একটা দিনই ভাই তার বউ তালাক দিয়ে ফেলেছে, তো আমি একটু বিয়ে করে ছেড়ে দিই, তাহলে ওই ভাইটা আবার বিয়ে করতে পারবে। হিলা করা সওয়াবের কাজ না গুনাহের কাজ? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লানাল্লাহুল মুহাল্লিলা ওয়াল মুহাল্লাল্লাহু, যে ব্যক্তি হিলা বিয়া করে এবং যার উদ্দেশ্যে হালাল করার জন্য বিয়ে করে, দুইটার উপরই আল্লাহর লানত, লানত বলা হয়েছে সেই হাদিস। এই জন্য খবরদার, এই কাম কেউ করতে যাবেন না। কিছু কিছু ঘটনা এমন ঘটে যাচ্ছে, আর না শহরে হয়, আমাদের আশপাশেই হয়েছে, না হইলে কি আমি বলি নাকি? যাক, সাবধান করছি, যেটা হয়ে গেছে তওবা করবেন, ভবিষ্যতে না হয় এরকম। শয়তান যুক্তিদার করাইয়ে দেয়। আমার কাছে জিজ্ঞেস করলো এক ভাই, আমি আলোচনার নাম বলছি না যাতে করে আপনারা না চিনেন, কিন্তু সাবধান হবে এরকম যেন শয়তান ধোকা দেয় না, যে বিদেশ গিয়ে কেউ বিয়ে করলো, এরপরে যতদিন থাকলো অতদিন বিয়ে করে স্ত্রী রাখলো, এরপর আসার সময় তালাক দিয়ে আসলো, এরকম বিয়ে করা যায় কিনা? দেখেন শয়তান কত সুন্দর করে সাজিয়ে দিয়েছে। এটা শিয়াদের নেকাহে মোতা, এটার নাম কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খয়বর যুদ্ধের সময় স্পষ্ট ঘোষণা করে হারাম করে দিয়েছেন, বিয়ে করতে হবে স্থায়ীভাবে রাখার নিয়তে। স্থায়ীভাবে রাখার নিয়ত ছাড়া যদি বিয়ে করে, এটা 5 ঘন্টার জন্য হোক, 5 মাসের জন্য হোক, 5 বছরের জন্য হোক, এমনকি 50 বছর পরে ছেড়ে দিবে, এটাও মোতা, এটা জেনা। এটা কি? কেমনে জেনা? আপনি হোটেলে গেলেন, 10 বন্ধু মিলে ঘুরতে গেলেন এক জায়গায়, আমি ফাঁকে একটা মাহফিল করেছি কক্সবাজারে, ভিন্ন কারণে যাওয়া ছিল ওখানে, তো যেদিনটা মাহফিলটা ছিল ওটা ছিল এই 30 তারিখে, ডিসেম্বরের 30 তারিখ। হ্যাঁ, আল্লাহ লেকচারটা শুনবেন আপনারা, সাগর পারে মাশাল্লাহ উজ্জীবিত লোক, একদিকে যেমন শয়তানেরও কি আছে ওখানে খুব এ আছে, আমাদের দিনী ভাইরা অনেক আছে সাগর পারে আলহামদুলিল্লাহ। লেকচারটা ইন্টারনেটে চলে গেছে বোধ হয়, আপনারা শুনবেন, সাগর পার দিয়ে শুরু হয়েছে লেকচারটা। তো বলছিলাম যে বিষয়টা, এইখানে দেখলাম যে কত নারী পুরুষ ওই দিন আর কোনো গাড়িতে সিট পাওয়া যাচ্ছিল না, আগের দিনই পাচ্ছিলাম না, সবকিছু চলছে শয়তানের কারবার। এখন কেউ যদি নিয়ত করে এই কনসার্টের মাধ্যমে যে টাকা আসবে আল্লাহর রাস্তায় দান করব, জায়েজ না হারাম? যাই হোক, বলছিলাম ও ওইখানে হোটেলে গেল, এখন বন্ধু বান্ধব মিলে গেল, মনে করেন চিন্তা করলো যে একটু ইমান ওই যে মসজিদে মাঝে মধ্যে যায় তো ভয় লাগছে হারাম করতে, বন্ধু বান্ধবদের বলো তুই দুজন সাক্ষী হবি, আমি বিয়ে করবো, আবার তোরটা আমরা সাক্ষী হবো, তুই বিয়ে করবি, বিয়ে করে আসলে পরে রাত্রে আমার ছেড়ে দিল, অসুবিধা কি? জায়েজ না হারাম? কেমন হারাম? আল্লাহর সঙ্গে মজাক করা, আল্লাহর সঙ্গে তুচ্ছ তাচ্ছিল্য করা, এরকম অনেক যুবকরা আছে শয়তানের ধোকায় পড়ে এই সমস্ত কাজ করে। হ্যাঁ, বন্ধু বান্ধবকে বিয়ে করে তো দু তিন দিন রেখে তারপর ছেড়ে দেয়, জায়েজ না হারাম? এই জন্য খেয়াল রাখবেন, এগুলো এইভাবেই তো জেনার দরজা খুলে যায়, শয়তান খুব ন্যাক স্রোতে জেনা করায়। এর চেয়ে ওই যে জেনা করে সরাসরি সে ভালো, কারণ ও যখন ওর ভুল বুঝতে পারবে তবা করবে, যেহেতু সেটা হারাম মনে করেছে, আর যে এটাকে হালাল করে নিল সেটা তবা করবে না। তাহলে হারাম করলো তবা করলো না, ওর গুণ রয়ে গেল, খারাপ কোনটা? এটা বেশি খারাপ। এই জন্য এই সমস্ত ধোকার থেকে বাঁচা, গুনাহের কাজে কোনো নেক আমলের নিয়ত করা যাবে না, এক নম্বর এটা। দুই নম্বর আমল হচ্ছে আল মুবাহাত, বৈধ বৈধ কাজ, হারামও না আবার সবের কাজও না, এমনি বৈধ। ঘরের জানালা কাটা বৈধ কাজ, জানালা কাটলাম আলো আসবে, ভালো, নাজায়েজ না, এতে কোনো সওয়াবও নাই কোনো গুনাহও নাই। কিন্তু নিয়ত যদি করে এই জানালা করলাম, এখান থেকে রাস্তায় মেয়েরা হেঁটে যাবে দেখা যাবে, গানের আওয়াজ শোনা যাবে, গুনাহ হবে না সওয়াব হবে? কাজটা ছিল মুবাহ, বৈধ, নিয়তের কারণে হয়ে গেল গুনাহের কাজ। অপরদিকে নিয়ত করলো জানালা কাটলাম, উদ্দেশ্য কি? এই জানালা দিয়ে আলো আসবে, আমি আলোতে কোরআন পাঠ করব, এই জানালা দিয়ে আজানের ধ্বনি শুনব, আজান শুনে মসজিদে যাব, সওয়াব না গুনাহ? সওয়াব হবে। ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়ত অনুযায়ী, নিয়তের উপরে আমল নির্ভরশীল হবে। মুবাহ কাজ, পায়ে জুতা পরা মুবাহ, লেবাস সওয়াবের কাজও না গুনাহের কাজও না, কিন্তু নিয়ত করলো যে আমি আল্লাহর নবী জুতা পরেছেন সুন্নাত আদা করছি, এবং ডান হাতে আগে পড়লো, ডান পায়ে আগে জুতা পরলো সুন্নাত অনুযায়ী, তাহলে এখন কি হবে? ইবাদত হবে। আর উদ্দেশ্য হলো কি? উদ্দেশ্য হলো পায়ে জুতা পরলো, পুলিশ দাঙ্গা পুলিশ জুতা পরলো, উদ্দেশ্য কি? ইসলামের জন্য কেউ কথা বলে তাকে পিটাবো, জুতা পরে সুবিধা হবে, বুট দিয়ে লাথি মারবো, প্রয়োজনে মসজিদে গিয়ে জুতা দিয়ে মারাবো, সব না গুনাহ? গুনাহের কাজ। এই গেল দুই নম্বর আমল। তিন নম্বর আমল হচ্ছে আমলে সওয়াব, সওয়াবের কাজ। সওয়াবের কাজ যদি কোনো ব্যক্তি সওয়াবের কাজই করলো, সওয়াব নিয়ে করে নাই, সারাদিন ঘুমাইয়া রইল, খাওয়ার কোনো সুযোগ পায় নাই, অথবা ডাক্তার বলেছে সারাদিন না খেয়ে থাকার জন্য, এই জন্য না খাই থাকলো, সুবহে সাদেক থেকে সূর্যাস্ত পর্যন্ত আল্লাহর ইবাদতের উদ্দেশ্য না, তখন সওয়াব হবে? আজ এইটা কি পালন করতো সওয়াবের উদ্দেশ্যে, তাহলে কি হবে? নেক হবে, নিয়ত হবে, এটা আমরা খেয়াল রাখব। তাহলে আমল তিন প্রকার, কয় প্রকার হলো? কি কি? গুনাহের কাজ, মুবাহ বা বৈধ কাজ, আর গুলো কি? সওয়াবের কাজ, আমলে সালেহ, আমলে মাসিয়াত, আমলে মুবাহ, আমলে সালেহ কয়টা হলো? আল আমালুল মাসিয়াত যেগুলো গুনাহের কাজ, ওখানে সওয়াবের নিয়ত করলে আরো উল্টা গুনাহ বেশি হবে, ওটা করাই যাবে না। আল আমালুল মুবাহাত যেগুলো সওয়াবের কাজ না গুনাহের কাজ না বৈধ কাজ, ওখানে সওয়াবের কাজ নিয়ত করে নিয়ত হবে সওয়াব হবে। আমলে মাসিয়াতের মধ্যে নিয়ত করা যাবে না, আর নেক আমলে নিয়ত করতে হবে। আমরা তিনটা আমল পেয়ে গেলাম। এখন নিয়াত কেন করব? নিয়াতের উদ্দেশ্য দুইটা, একটা হচ্ছে তামিজুল আদাত মিনাল ইবাদাত, একটা হলো অভ্যাস আর একটা হলো ইবাদাত। এখন আপনি যে কাজটা করছেন এটাকে অভ্যাস জনিত কারণে করছেন না ইবাদত আকারে করছেন, এইটা পার্থক্য করার জন্য নিয়াত করতে হবে। যেমন বললাম একজন লোক ব্যায়াম করে, তার অভ্যাস, ব্যায়াম না করলে শরীর ব্যথা হয়ে যায়। আর একজন লোক ব্যায়াম করে সকালে, উদ্দেশ্য কি? শক্তি অর্জন করে আল্লাহর দুশমনদের বিরুদ্ধে যুদ্ধ করব, লড়াই করব। তাহলে কি হবে? আগেরটা অভ্যাস, পরেরটা ইবাদত। তামিজুল ইবাদাত আনিল আদাত, অভ্যাস থেকে ইবাদতকে পৃথক করার জন্য নিয়ত করা। ওই যে ডাক্তার বলেছে সারাদিন না খেয়ে থাকার জন্য তাই না খেয়ে থাকছে, আরেকটা হচ্ছে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য সিয়াম পালন করছে সেও না খেয়ে থাকছে, দুইটা পার্থক্য এই। তাহলে ইবাদতকে, ইবাদতকে সাধারণ অভ্যাস জনিত কাজের থেকে পৃথক করার জন্য কি করতে হবে? নিয়ত করতে হবে। একটা হলো এটা। দ্বিতীয় নম্বর হচ্ছে এক ইবাদতকে আর এক ইবাদত থেকে পৃথক করার জন্য নিয়ত করা। তামিজুল ইবাদাতি আন ইবাদাতিন উখরা, এক ইবাদত থেকে আর এক ইবাদতকে পার্থক্য করার জন্য কি করা? এটা কিরকম? আপনি মনে করেন জোহরের সালাত আদায় করছেন, এখন কি ফরজ না সুন্নাহ কোনটা? এখানে নিয়ত করে যে আমি এখন সুন্নাহ আদায় করছি, অথবা দুইটাই ফরজ। কালকের কাজা জোহর আছে আপনার জিম্মায়, আজকের জোহর পড়বেন, দুইটাই পড়ার নিয়ত আপনার। এখন নিয়ত করতে হবে কি জন্য? একটা ইবাদত থেকে আর একটা ইবাদতকে কি করার জন্য? পৃথক করার জন্য। তামিজুল ইবাদাতি আন ইবাদাতিন উখরা, এক ইবাদত থেকে আর এক ইবাদতকে পৃথক করার জন্য। তাহলে আমরা ক্লিয়ার হয়ে গেলাম যে নিয়াতে দুই কারণে হয়। এবারে আসুন নিয়াত মানিটা কি। নিয়াত মানি হচ্ছে ইরাদাতুল কলব, মনের সংকল্প। ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়াত মানি কি? মনের সংকল্প, মনে মনে নিয়াত করা। নিয়াত পড়ার জিনিস না। হ্যাঁ, তবে হজের সময় লাব্বাইকা বিহজ্জাতিন, এখানে নিয়াত জোরে বলা কথা বলা হয়েছে, এটা শিয়ার জিকির, এটা কি? এই জন্য তো ওখানে আর বাড়ান যাবে না, ওটা জিকির, ওটা নিয়ত না। নিয়ত তো আছি, নিয়তটা মনে মনে লাব্বাইকা বিহজ্জাতিন, লাব্বাইকা বিউমরাতিন জোরে বলতে বলা হয়েছে, ওইটাকে ভিত্তি করে এখন নামায়তন পড়া শুরু হয়ে গেছে। ওই যে একজনে শুরু করছে নাওয়াইতুয়ান উসাল্লিয়া লিল্লাহি তাআলা, তারপর রাকা আতে বলবেন, রাকা তাইনে বলবেন, রাকা আতে বলবেন, কি বলবে ভুলে গেছে, করতে করতে এবার শুরু কুশেষ। তো এখন নাওয়াইতুয়ান পড়তে পড়তে রুকু চলে গেল, পাশে একটা লোক ছিল, ভাই কি করলেন আপনি? আমি ভাই নাওয়াইতুয়ানে ব্যস্ত লেগে গেছিল, রাকা আতে বলবো না রাকা তাইনে বলবো না রাকা তিন বলবো। আচ্ছা কি বলছো বলো দেখি, নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাইনে সালাতিল ফজর ফরযুল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাত আল্লাহু আকবার, ফজরের দুই রাকাত ফরজ, কিবলার দিকে মুতাওয়াজ্জি হয়ে আল্লাহর উদ্দেশ্যে এই ইমামের পিছনে আদায় করছি আল্লাহু আকবার। তার পাশে যে ছিল সে ছিল মারকাজের মুসল্লি, সে বলল ভাই অনেক কিছু রয়ে গেছে আরো, এরকম বলতে হবে? আজকের এই জানুয়ারি মাসের 4 তারিখ মাসের এক, তারিখ চার, বছর 1913, এই শুক্রবার, এর ফজরের সালাতের ফরজ দুই রাকাত এই ইমামের পিছনে এইটার সময়, তো আরো তো অনেক কিছু রয়ে গেল, এগুলো বলো না কেন? এই যে কাহিনী, নিয়াত পড়ে, নিয়াত পড়ার জিনিসটা, নিয়াত করার জিনিস, নিয়াত কি করার জিনিস, গ্রামগঞ্জে নাওয়াইতর মুখস্থ করে যে সময় নষ্ট করে, এর মধ্যে এক পারা করার মুখস্থ করতে পারত। ছোটবেলায় শয়তান কি সুন্দর ভাবে যাইয়ে দাঁড়াবো, শয়তান আমার হম, শয়তান আকাম করার জন্য এরকম ভাবে সাজাই গুছিয়ে দেয়। এই জন্য মনে রাখতে হবে, নিয়াত এরাদাতুল কলব, মনের সংকল্প, এতটুকু নিয়াত থাকলেই চলবে। আমি এখন জোরে সালাদ করছি, ফরজটা সুন্না, যেটা বললাম যে নিয়াতের উদ্দেশ্য হচ্ছে আমি এখন ব্যায়াম করছি না, ইবাদত করছি, আমি এখন জোহরের ফরজ সালাত পড়ছি না, সুন্না পড়ছি, সুন্না না ফরজ পড়ছি, কাজা না ওয়াক্তিয়া, ওয়াক্তিয়া না কাজা, এতটুকু জিনিস যদি পৃথক করা থাকে মনে মনে, তাহলে কি হয়ে গেল? নিয়াত হয়ে গেল। ইন্নামাল আমালু বিন্নিয়াত। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া ইন্নামা লিইমরিম মা নাওয়া, নিশ্চয় প্রতিটি মানুষের জন্য তাই যা সে নিয়াত করেছে। এটা তার উদ্দেশ্য হচ্ছে, নিয়াত যেভাবে করবে সেভাবে সে ফল পাবে। এরপর ব্যাখ্যা দিচ্ছেন, যার হিজরত আল্লাহ এবং আল্লাহর নবীর জন্য হবে, রসুলের দিকে হবে, তার হিজরত আল্লাহ এবং আল্লাহর রসুলের দিকেই হবে। দুইবার বলেছেন কথাটা, এভাবে ওর বললে পারতেন, এটা আরবের একটা ফাসাহাত বালাগাত বলে, এভাবে বললেই পড়তেন যে যে ব্যক্তি আল্লাহ এবং আল্লাহর উদ্দেশ্যে হিজরত করলো, তার হিজরত ওই দিকেই হলো, ওই দিকেই হলো, মানে ওই আল্লাহর দিকেই হলো। তা বলেন নাই, বলেছেন যে ব্যক্তি হিজরত আল্লাহ এবং আল্লাহর রসুলের দিকে হবে, তার হিজরত আল্লাহ এবং আল্লাহর রসুলের দিকেই হবে। দুইবার উল্লেখ করলেন। এটাতে বলা হয় যে আল্লাহর নামকে বারবার উচ্চারণ করার দ্বারা সব অর্জন করা। কিন্তু দ্বিতীয় অংশ দেখবেন হাদিসটাতে, ফামান কানাত হিজরাতুহু লিদুনিয়া ইউসিবুহা আও ইমরাতিন ইয়ানকিহুহা, যে ব্যক্তি হিজরত করলো দুনিয়ার সম্পদ অর্জন করার জন্য অথবা কোনো মেয়েকে বিয়ে করার জন্য, তার হিজরত ওই দিকই। এখানে আর ওই যে আল্লাহ যেভাবে বলেন নাই, যে ব্যক্তি হিজরত করলো কোনো দুনিয়ার উপার্জনের জন্য বা কোনো মহিলাকে বিয়ে করার জন্য, তার হিজরত দুনিয়ার দিকে বা মহিলার দিকে, এরকম বলেন নাই। বরং বলতেন ফা হিজরাতু মা হাজারা ইলাইহি, সে যেদিকে হিজরত করেছে সেদিকে হবে। কারণ এই দুনিয়ার মেয়ে লোক এটা বারবার উচ্চারণ করাটা কোনো সওয়াবের কাজ না, এই জন্য বর্জন করেছে। এই হাদিসটা আমরা আজকে আলোচনা করলাম, ইন্নামাল আমালু বিন্নিয়াত, সংক্ষিপ্ত আলোচনা হলো। আমরা আমাদের যে কোনো কাজের ক্ষেত্রে আমাদের নিয়াতকে দুরুস্ত করে নেব, সহি করে নিব, এবং সহি নিয়াত করে আমরা আমল করব, তার আলাদা সওয়াব দান করব ইনশাআল্লাহ। এরপরে মনে রাখতে হবে, এই হাদিসটা অনেক গুরুত্বপূর্ণ হাদিস, ইসলামের পুরা বিষয়গুলো নির্ভর করে দুইটা জিনিসের উপরে, একটা ভিতর আর একটা বাহির। এই জন্য বলা হয় দুইটা হাদিসের উপরে ইসলামের পুরা ভিত্তি। একটা হচ্ছে মানে আমেলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ, মুসলিমের কিতাবুল আখজিয়া হাদিসটা আছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি এমন কোন আমল করলো যেটা আমাদের কাজ না, এটা প্রত্যাখ্যাত, মানে রাসূলের তরিকা করতে হবে, বাইরের কাঠামো, ভিতরে থাকবে আল্লাহর উদ্দেশ্য। ইন্নামাল আমালু বিন্নিয়াত, তাই ইন্নামাল আমালু বিন্নিয়াত হচ্ছে ভিতরে, আর বাহিরে হচ্ছে মানে আমেলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ। এই দুই হাদিস যদি কেউ ফিট করতে পারে, ভিতরে ইন্নামাল আমালু বিন্নিয়াত, বাহিরে ওই হাদিসটা, তাহলে আশা করা যায় তার ভিতরে থাকবে তাওহীদ, বাইরে থাকবে সুন্নাহ। ভিতরে থাকবে কি আর বাইরে থাকবে কি? সুতরাং এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। আমল খুব বেশি করলো, আমাদের দেশে মানুষেরা বলে মক্কা মদিনায় গিয়ে দেখলাম আমাদের দেশের মানুষই ভালো, ওখানে আমলটা মধ্যে সেটা করে না। আমি বললাম ওইখানের বাচ্চাদের যে এলেম আছে তোমার সে এলেমও নাই। একটা বাচ্চার যে যতটুকু এলেম আছে, এই দেশের বুড়া হয়ে গেছে, জিকির করতে করতে কপালের দাগ মুখে ফেনা পড়ে গেছে, সে এলেম আছে? আমি প্রায় বলি থাকি যে আমি মক্কাতে আমার এক ছোট বাদের বন্ধু আছে জালাল, আগে ওই প্রথমে সে সাইকেল বাইসাইকেল চালাইতো, তো সেই সময় থেকে তার সাথে যাই ওখানে সাইকেল চালাইছি, এরপরে কিনলো সে মোটর সাইকেল, ওটাতেও চড়ে সাইকেল চালাইছি, এরপরে কিনলো সে গাড়ি, এখন তিন চারটে গাড়ি আছে তার। তো স্কুলের বাচ্চাদেরকে সে আনানামা করে। একদিন আমি গাড়িতে বসা ওই সময় বলো যে টাইম হয়ে গেছে বাচ্চারা নিয়ে যাই, ক্লাস ফোরের একটা বাচ্চা গাড়িতে বসলো আমার পাশেই বসলো। আমি বললাম যে আমি দুইটা একটা হাদিস বলবো, অর্ধেক আমি বলবো অর্ধেক তুমি বলবা, থামতে পারবো না, পরীক্ষা করছি। নিয়ামাতান মাগবুনুন ফীহিমা কাসীরুন মিনান নাস, আল্লাহ দুটো নিয়ামত যে ব্যাপারে বেশিরভাগ লোকেরা ধোকায় পড়ে আছে, অবজ্ঞা অবমূল্যায়ন করছে। আমি খালি এতটুকু বললাম নিয়ামাতান মাগবুনুন ফীহিমা কাসীরুন মিনান নাস, আর ওই পিচ্ছি সাহাবের হাত নাচে বলল আস-সিহ্হাতু ওয়াল ফারাগ, ওর বলার যে স্টাইল আর যে ধাক্কা। আমি বললাম যে আল্লাহ তাআলা এই জন্যই রসূল এই দেশে পাঠাইছেন, কারণ এদের যে মুখস্থ শক্তি আর যে স্মৃতি শক্তি, ওরা যতটুকু করে ততটুকু সহিভাবেই করে, ত্রুটি থাকে সবার মধ্যে ভিন্ন কথা, কিন্তু শয়তান আমাদের দেশে মানুষের মধ্যে এটা শিখেই দেয় যে না আরব দেশে গিয়ে দেখা যাবে না ওরা ওরা হানাফি মজাহের লোক না, ওরা হানাফি মজাহের লোক না, এই জন্য ওদের ইমামদের কথা শোনা যাবে না। মানে ওইখানে গিয়েও যাতে করে ওহী যেখানে নাজিল হলো সেইখানে গিয়েও যাতে কোনো হেদায়েত না পায়, সেজন্য শয়তান কি করে দেয়? ওই যে সিলেটে বাসা বলে ব্যাঙ্গা লাগাইবে না, ব্যাঙ্গা লাগাই দেয়। সিলেট কি বলে? ব্যাঙ্গা আছে সিলেট আছে নাকি? ব্যাঙ্গা লাগাইবে না, ব্যাঙ্গা মানে ওই যে পেস্ট লাগানো, ভেজাল লাগানো। এই যে বিষয়টা একটা ব্যাঙ্গা লাগাই দিল, আমাদের মনে রাখতে হবে এই যে বিষয়গুলো। ওইখানে গিয়ে অনেকে জোহরের সালাত তো পড়লো ইমাম সাহেবের সাথে, আসরের সালাত আর ইমাম সাহেবের সাথে পড়ে না, হারামে পড়ে না, মক্কা মদিনায় পড়ে না। কেন পড়ে না জানেন? ওইখানে তো আসর পরে আবু রাখতে, আর হানাফিদের টাইম হয় কোন সময়? সন্ধ্যার সময়। তো সন্ধ্যার সময় তো ওরা পড়ে না, পড়ে তো আগে। এই দেশের বড় বড় মুফতিরা মুসল্লিদেরকে কানে কানে বলে দেয় ওইখানে কি আসরে জামাত পড়বেন না, নিজেরা পড়ে না, কারণ ঘুমাইতে পারে না, তো জোহরের পরে আইসা খাওয়া দাওয়া করতে করতে আসর টাইম হয়ে যায়, যে কারণে ঘুমের টাইম পাওয়া যায় না। তো এখন যদি ওইখানে জামাতের গুরুত্ব দেওয়া হয় তাহলে তো নিজেরা ঘুমাইতে পারবে না, আর নিজেরা যদি ঘুমাই থাকবে পাবলিক চলে যায় তাহলে বলবে হুজুর নামাজ পড়ে না, আর এক ঝামেলা। তো এই জন্য বলে দিল কি এরা নামাজ পড়ে হানাফি মাযহাবের না, এরা নামাজ পড়ে আগে টাইম হয় না, কাজেই আমরা পরে পড়বো। ঘুম দেয় খুব নাক টেনে, এরপরে নিজেরা নামাজ পড়লো কি না বলো কে কার খবর রাখে? হ্যাঁ, শয়তান এই শিখিয়ে দিচ্ছে ওদেরকে। এবার আরাফাতের মধ্যে আমার সাথে ঝগড়া হয়েছে নিয়ে, আর ঝগড়া যাদের সাথে হয়েছে নাম বলে চিনবে সব বাংলাদেশের শীর্ষ পর্দার আলেম। আরাফাতের ময়দানে আমরা জামাত আলাদা করছি, হয়তো হজে ছিলেন, বহুত মক্খি আছে, মক্খি নেই মক্খি হ্যায়, মক্খি মানে হচ্ছে মশা মাছি। এই মক্খিরা ওইখানে বসে ঠিকই সালাফি, আর দেশ আসলে কি হয়ে যায়? পীর হয়ে যায়। যাই হোক, আমি যে আলোচনা করছিলাম যে কোরআন এবং সুন্নাকে সত্যভাবে ধরা, আমরা হাদিসটা আলোচনা করলাম, আপনারা এখন হাদিসটা পড়বেন। যারা মনে করেন যে হাদিসের দার্স বুঝেন, আরবি পড়তে পারেন, তারা হাদিসটা বলবেন, আরবি কিতাব রাখতে পারেন। এটা এটাও আল আরবাইন, শরহুল আরবাইন নববিয়্যা, এটা মোহাম্মদ বিন সালেহ আল উসাইমিনের লেখা, উনি এই 40 হাদিসের সরা করেছেন, সেখান থেকে আমি মোটামুটি মূল কথাগুলো তুলে ধরলাম। তো আরবি যারা পড়েন তারা একটা অংশগ্রহণ করতে পারেন। আর আমাদের আমরা আগেও ঘোষণা দিয়েছি, আপনারা যারা বড় হয়ে গেছেন, এলমে দিন অর্জন করার জন্য তাদের আগ্রহ আছে, এদের কথা চিন্তা করে আমরা একটা বয়স্কদের মাদ্রাসা চালু করেছি। তো 2 তারিখ থেকে ক্লাস হওয়া শুরু কথা ছিল, কিন্তু এটা করা যায় না যে আমাদের এই মাদ্রাসা বন্ধ হয়ে গেছে, বোর্ডিং বন্ধ, এখন ছেলেরা সব বাড়ি চলে গেছে, আগামী শনিবার খোলা হবে। তো ওই সময় থেকে ইনশাআল্লাহ নিয়মিত ক্লাস চালু হবে, আর এটা মাগরিব পরে ক্লাস হবে, হয়তো এখন হয়তো 7টা থেকে শুরু হবে ইনশাআল্লাহ, নাকি টাইম বোধ হয় 6টা থেকে ক্লাস শুরু হবে, রাত 10টা পর্যন্ত ক্লাস চলবে। আবাসিক যারা তারা আবাসিক হতে পারেন, তারা এখানে থাকবে, দিনের বেলায় পড়াশোনা করলেন বা অফিসে কাজ করলেন, রাত্রে থাকলেন। আবার যারা থাকতে চান তারা নিয়মিত থাকতে পারবেন, এভাবে সুযোগ আছে, নিজেরাও থাকবেন ইনশাআল্লাহ, অন্যদের থাকাবেন। তবে এখানে কোনো ফ্রি নাই, আমরা এই মাদ্রাসা যেটা সব ফ্রি করে ফেলছি, ছাত্র 7-8 জন আছে, মানে টাকা দিয়ে বাকি সব এই ফ্রি করে করে প্রতি মাসে এই মার্কাজে, আপনারা জানেন না খরচ থাকে, আমি দেখি এক সময় বলে দেবো কি খরচ আসে, প্রতি মাসে এইখানে যে শিক্ষক কর্মচারী আছে, আমি তো নিজে আলহামদুলিল্লাহ ফ্রি সার্ভিস দিই, এই মসজিদে আমি 1 পয়সাও কোনো বেতন দিই না, কোনো কিচ্ছু না। তো এরপরে বাকি যারা আছে তাদের বেতন দিয়ে প্রায় 60,000 টাকা বেতন আসে, প্রতি মাসে বেতন 60,000 টাকা, তারপরে এতগুলো লোকের খাওয়া দাওয়া কত টাকা আসে, প্রায় 2 লাখ থেকে 2.5 লাখ টাকা মাসিক খরচা আছে এখানে। তো আলহামদুলিল্লাহ এগুলো আপনারা যে শুক্রবারে দেন ওগুলো দিয়ে প্রায় হয়ে যায়, আল্লাহ তালা আমাদেরকে ঠেকান না, আমি পকেট থেকে দিই না, আবার আপনারাই দেন, আল্লাহ তার ব্যবস্থা করে দেন ইনশাআল্লাহ। তো এই জন্য বলছি যে বয়স্কদের যে এটা এটা বেশিরভাগই আসলে আপনাদের যারা কর্মজীবী আছে, ছাত্র আছে, বিভিন্ন জায়গায় পড়াশোনা, তাদের জন্য। তো সেই হিসাবে থাকা খাওয়া সব মিলিয়ে আমরা ধার্য করেছি 2,500 টাকা, 2,000 টাকা খাওয়া নেই, 500 টাকা হলো রুম ভাড়া করে দিক থাকা, এদেরকে বস্তিতে রাখার খেয়াল না, তো এই পাশে রুমগুলো আমরা ভাড়া নিচ্ছি, তো এখানে থাকতে পারবেন ইনশাআল্লাহ, যাদের সুযোগ আছে অংশগ্রহণ করবেন ইনশাআল্লাহ। এবং এলমে দিন অর্জন করার চেষ্টা করি, কোরআন হাদিসের এলেম ছাড়া দিনই কাজ করা যায় না। আপনি যতই কাজ করতে যান, একটা মাদ্রাসা ছেলে বলো তুমি কোরআন পড়তে পারো, তবে না কোরআনই পড়তে পারো না আবার আসতে মশলা দেওয়ার জন্য, আপনাকে একেবারে কি করবে, হ্যাঁ একেবারে বোল্ড আউট করে দিবে, একেবারে সাধারণ আউট না, একেবারে সেই রকম ভাবে আপনাদেরকে ফেলে দিবে। তো সেই জন্য কোরআন হাদিসে এলেম অর্জন করা, এটা গুরুত্ব থাকা দরকার, একটু কষ্ট হলেও আপনারা সে যাদের সুযোগ আছে সুযোগ নিয়ে ইনশাআল্লাহ।